জানি ভোমরা কেন কথা কয় না, জানি মহুয়া কেন মাতাল হয় না, জানি ভোমরা কেন কথা কয় না, মহুয়া কেন মাতাল হয় না, জানি আমি শুধু জানি কত ফোটা ঝিল রোদে শুধু ঝিলিমিলি করে, তবু কেন আঁকি ঝরে শুধু ঝরো ঝরো ঝরো ঝরো ঝরে, আমি শুধু জানি এ মন কেন ঘরে রয় না, জানি ঘোরা কেন কথা কয় না, ও জানি মহুয়া কেন মাতাল হয় না, আমি জানি কথা কয় না ভোমরা কেন মহুয়া কেন মাতাল হয় না, জানি আমি শুধু জানি চূড়া হাওয়ার সুরে শুধু ঝিরি ঝিরি ঝিরি ঝিরি তোলে, সে এক পাখি শুনি ডাকে শুধু চোখ গেল বলে, চোখ গেল বলে, সে এক পাখি শুনি ডাকে শুধু চোখ গেল বলে, আমি শুধু জানি এ জ্বালা কেন প্রাণে সয় না, জানি ভোমরা কেন কথা কয় না, ও জানি মহুয়া কেন মাতাল হয় না।